তবে আয় না সবাই মিলে গাই সবুজ দেশের গান, নদীর দেশের গান, যে দেশে রোদ ছায়া বৃষ্টি আছে, মেঘের কোলে তা সূর্য হাসে, তিল ছিলে ছাপলা পোটে, মাঠ ভরা সবুজ শস্য আছে, যে দেশের গান গাওয়ার জন্য বায়না ধরে দোয়ের শ্যামা আর ময়না। চলো না সে দেশের গান গিয়ে প্রাণটা জুড়িয়ে নেই। বাংলাদেশের নিজাম।